আজকে আমরা কথা বলবো হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল এম্পিরিসিজম নিয়ে। তো এম্পিরিসিজম, এম্পিরিক্যাল, এম্পিরিক, এই জিনিসটা কি? এম্পিরিক্যাল এই শব্দটাকে ডিকশনারিতে দিলে মানে আসে হচ্ছে যেমন গবেষণামূলক, পরীক্ষামূলক, অভিজ্ঞতাজনিত, ভূদর্শন লব্ধ, প্রায়োগিক বা প্রয়োগজ। আর এম্পিরিসিজম হচ্ছে মানে অভিজ্ঞতাবাদ, অভিজ্ঞতাই যাবতীয় জ্ঞানের উৎস। এম্পিরিসিজমের বাংলা অনেক দিন ধরেই করা হয়েছে অভিজ্ঞতাবাদ, এই ধরনের। আপাতত আমরা এই যেভাবে পাচ্ছি সেখান থেকেই শুরু করা যাক, পরে আমরা কোথায় গিয়ে পৌঁছই দেখব। আর ট্রান্সেন্ডেন্টাল হলো একটা মানে ট্রান্সেন্ডেন্সকে অনেক সময় স্বর্গ বলা হয়, মানে একটা উত্তরণ, ট্রান্সেন্ডেন্টাল উত্তরণবাদী। হ্যাঁ, ট্রান্সেন্ডেন্ট তুরীয় এক ধরনের, যেখানে আছি তার থেকে অন্য একটা জায়গায়, অন্য একটা লেভেলে চলে যাওয়া যাকে বলে। তো ট্রান্সেন্ডেন্টাল এম্পিরিসিজম এই যে কথাটা, এই কথাটা ওই সময়ে মানে ওই 60-এর দশক 70-এর দশকে ফরাসি দার্শনিকদের মধ্যে ব্যবহার হয়েছে। এমনি যারা দেলিউজ স্কলার, দেলিউজ বিশেষজ্ঞ, তারা বলেন যে দেলিউজই প্রথম ট্রান্সেন্ডেন্টাল এম্পিরিসিজম কথাটা আনে। তো তার আগে এবং ট্রান্সেন্ডেন্টাল এম্পিরিসিজম কথাটা মানে এম্পিরিসিজম নিয়ে দেলিউজের কাজ শুরু হয়েছিল সেই ছোটোবেলায়, দেলিউজের 1953 সালে যখন ওই এম্পিরিসিজম নিয়ে একটা লেখা লেখে। তো তারপরে বিভিন্ন সময় হিউমকে নিয়ে যখন একটা মনোগ্রাফ তৈরি করেছিল, পরে যখন স্পিনোজাকে নিয়ে মনোগ্রাফ তৈরি করেছিল কান্টকে নিয়ে, তো তখন এই সমস্তগুলোতেই ওই মানে এম্পিরিসিজমকে একটা ধরার চেষ্টা ছিল। এম্পিরিসিজম এবং ট্রান্সেন্ডেন্টাল এই দুটোকেই ধরার চেষ্টা ছিল। আর আমি অবশ্য দেলিউজ ছাড়াও ফুকোর যে অর্ডার অফ থিংস যে বইটা বেরিয়েছিল হচ্ছে দেলিউজের ডিফারেন্স অ্যান্ড রিপিটিশন 1968-এ বেরিয়েছিল, 1968, আর অর্ডার অফ থিংস বেরিয়েছিল তার বছরখানেক কি বছর দুয়েক আগে, সেই অর্ডার অফ থিংসেও কিন্তু এই ট্রান্সেন্ডেন্টাল এম্পিরিসিজমের কথাটা পেয়েছিলাম। তো আমরা এখন ফুকো ধরে আলোচনা করব না, কারণ ট্রান্সেন্ডেন্টাল এম্পিরিসিজমের যে কনসেপ্ট সেটা একান্তভাবে দেলিউজের কনসেপ্ট। এবং এখন যারা যে দেলিউজ স্কলাররা যারা দেলিউজের বিভিন্ন ধ্যানধারণাকে আরও কিছুটা কেউ কেউ ব্যাখ্যা করার চেষ্টা করছেন, কেউ কেউ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাদের মধ্যে এই ট্রান্সেন্ডেন্টাল এম্পিরিসিজমের কথা বলতে শুনেছি। আমরা যে গত বছর বোম্বেতে গেছিলাম একটা, এই এবছরের শুরুতে যে বোম্বেতে গেছিলাম একটা কনফারেন্স অ্যাটেন্ড করার জন্য, তাতে দেখেছিলাম হচ্ছে যে ড্যানিয়েল স্মিথকে এই ট্রান্সেন্ডেন্টাল এম্পিরিসিজমের কথাটা বলতে, উনি সম্ভবত পার্দু ইউনিভার্সিটির প্রফেসর, বয়স্ক লোক, মাথায় টাক, আর একজন ফরাসি মহিলা এই ট্রান্সেন্ডেন্টাল এম্পিরিসিজমের কথাটা তুলেছিলেন, খানিকটা যেন এগিয়ে নিয়ে যাচ্ছেন কনসেপ্টটাকে এরকম একটা ভাবে, সুবার্নার্গেজ বলে। তো তিনি মনে হয় ওই ইউনিভার্সিটি অফ প্যারিসে পড়ান। তো পরে আমি এই কাজ করতে গিয়ে দেখলাম একটু খুঁজতে যে 2008-10 সালে উনি একটা বইও বের করেছিলেন এই ট্রান্সেন্ডেন্টাল এম্পিরিসিজম নিয়ে ফরাসিতে, ওটার ইংরেজি অনুবাদ হয়নি। তো এটা আমি একটু একটুখানি পড়লাম এই লেকচারটা তৈরি করতে গিয়ে, মানে দেখার চেষ্টা করলাম আউটলাইন কী কী আছে তাতে। তো যাই হোক, ট্রান্সেন্ডেন্টাল এম্পিরিসিজম এটা কী ধরনের একটা ধারণা, এইটা আমরা কিন্তু একটা লেকচারের মধ্যে দিয়ে আমরা পুরোটা বলতে পারবো না। আমরা বরং যেটা করতে পারি সেটা হচ্ছে যে দেলিউজ তার ডিফারেন্স অ্যান্ড রিপিটিশনে প্লেটো থেকে নিয়ে এই ট্রান্সেন্ডেন্টাল এম্পিরিসিজমের যে ধারণাগুলো দিয়েছিলেন, যে ধারণাটা দিয়েছিলেন উনি, ইন্ট্রোডিউস করেছিলেন যেখানে, সেই ইন্ট্রোডাকশনটুকু আমরা এই একটা লেকচারের মধ্যে রাখি। পরে আমরা যখন এটার উপর দাঁড়িয়ে আলাপ আলোচনা করবো তখন আরও কিছুটা এগোনো যাবে, কিন্তু তাতেও শেষ হবে না, কারণ এই মানে দেলিউজের বিভিন্ন যে কনসেপ্ট, হ্যাঁ, বা দেলুজের যে কনসেপ্ট, তার কোর কনসেপ্ট বলা হয় হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল এম্পিরিসিজমকে। কোর ফিলোসফিটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল এম্পিরিসিজম। হ্যাঁ, কারণ এই আন সুবানারকেও বলেছে দেখলাম যে দেলুজের একদম শেষ প্রকাশিত যে বই ইমানেন্স বলে, ইমানেন্স পিওর লাইফ বলে, তো সেই সেখানেও এই ট্রান্সেন্ডেন্টাল এম্পিরিসিজমের কথা আছে। আবার উনি একদম শুরু করেছিলেন হচ্ছে যে বইটা লিখে সেটা হচ্ছে এম্পিরিসিজম অ্যান্ড সাবজেক্টিভিটি, সেখান থেকেই ওনার মানে ইয়ে আছে, মানে এইগুলোকে ধরে করার মানে। তো মানে ডেলুজের যে ফিলোসফি সেটাকে যদি একটা কথায় বলতে হয় সেটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল এম্পিরিসিজম। এইটাকে তো ডেলুজের ফিলোসফি ধরে চর্চা এবং সেটাকে কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার কাজ একটা মানে কেউ কেউ করছে, খুবই কম লোক কিন্তু করছে, তার মধ্যে ওই আন সুবানারকের একজন, আরও দু একজন আছে। আবার দেলুজের কনসেপ্টগুলো ধরে ধরে দেলুজ তার নিজের জীবনেরই বিভিন্ন সময় যে কিছু পলিটিক্যাল ফিলোসফির বই লিখে গেছেন, যেমন ক্যাপিটালিজম অ্যান্ড সিজোফ্রেনিয়া, তার যে দুটো পার্ট, ঠিক আছে, অ্যান্টি অয়দিপাউস এবং হাজার হাজার মালভূমি, থাউজেন্ড প্লেটু, তো সেইটার, এবং পরে যে লিখে গেছেন যেটা, সেটাকে বলে কাকে বলে দর্শন। হ্যাঁ, সেই তার মধ্যেও কিন্তু এই পলিটিক্যাল ফিলোসফি এবং সেই কনসেপ্ট সেইগুলোকে নিয়ে ধরে, যেমন ধরা যাক নিয়ন্ত্রণ, যেমন ধরা যাক হয়ে ওঠা, এই সমস্ত যেগুলোকে ধরে হচ্ছে, হ্যাঁ, সেগুলো কিন্তু দেলুজের এই পরবর্তীকালীন পলিটিক্যাল ফিলোসফিগুলোর ওপর দাঁড়িয়ে কিছুটা লেখার ওপর দাঁড়িয়ে সেগুলোকে কিছুটা রিলাইভ করা, সেগুলোকে কিছুটা মানে মানে ব্যবহার করা আর কি, সেরকম। কিন্তু দেলুজের যে ফিলোসফি বা কোর ফিলোসফি যেটা, দেলুজের ফিলোসফি কিন্তু কী, সেটা কিন্তু এই ট্রান্সেন্ডেন্টাল এম্পিরিসিজম বলে আমার অন্তত মনে হয়। এবং ওই যেটাকে আমরা ফারাকের দর্শন বলছি, ঠিক আছে, সেই ফারাকের দর্শন তো দেলুজ নিজে অ্যাসার্ট করছে প্রথমে একদম। তারপরে ওর যখন একটা গোটা মানে তাকে যখন আমি ট্রেস করছি যে সেটা কী, সেটা বেরিয়ে আসছে কিন্তু এক ধরনের ট্রান্সেন্ডেন্টাল এম্পিরিসিজম। এইটা এক ধরনের এম্পিরিসিজম, যেটা দেলুজ বারবার বলেছে এটা যে একটা এম্পিরিসিজম, এটা র্যাডিক্যাল এম্পিরিসিজম এক ধরনের, বা এইখানেই আমি দেখছিলাম বলছে যে সুপিরিয়ার এম্পিরিসিজম, ঊর্ধ্বতন অভিজ্ঞতাবাদ। হ্যাঁ, এই ধরনের। তো যাই হোক, আমরা আর ইন্ট্রোডাকশনে না গিয়ে আমরা জিনিসটা শুরু করি। প্লেটোর রিপাবলিক থেকে একটা কোটেশান দেওয়া হচ্ছে, কিছু মানে কোটেশানের বাংলা অনুবাদটা আমি করেছি, মানে একটু ভাবানুবাদ টাইপের। কিছু জিনিস দেখে বা শুনে বা অনুভব করে আমাদের চিন্তা করতে হয় না, কারণ আমাদের বোধশক্তি যথেষ্ট তাকে চিনে ফেলায়। কিন্তু আরও কিছু দেখা বা শোনা বা অনুভব করা আমাদের বাধ্য করে মাথা খাটাতে, কারণ যা দেখা বা শোনা বা বোঝা গেল তাকে ঠিক বিশ্বাস করা যায় না, তা অনেক আগে দেখা কিছুর সঙ্গে, তা অনেক আগে দেখা বা জানা কিছুর সঙ্গে মেলে না, এইরকম একটা কোট আছে। অর্থাৎ এখানে দুটো বলা হচ্ছে, দুটো জিনিস, যে কিছু জিনিস দেখে বা শুনে বা অনুভব করে, হ্যাঁ, আমাদের আর চিন্তা করতে হয় না, মানে আমাদের চিন্তাকে আর বিব্রত করতে হয় না, সেটা চেনা যায় বা চিনে ফেলা যায়, বা আমাদের যে সাধারণ বোধশক্তি আছে সেই বোধশক্তি দিয়ে তাকে চিনে ফেলা যায়, জেনে ফেলা যায়। পরেরটাই কিন্তু মানে কিছু জিনিস দেখা বা শোনা বা অনুভব করা তে আমরা বাধ্য হই মাথা খাটাতে, মানে চিন্তা করতে বাধ্য হই, কারণ ওটা আগের কোনো দেখা শোনা বা চেনা জানার সঙ্গে মেলে না, মিলছে না, ঠিক আছে। প্লেটো নিজেই কিন্তু এরকম একটা ভাগাভাগি করে দিয়ে গেছিলো। প্রথমটার ক্ষেত্রে চিন্তা কাজ করছে, চিন্তার সব রকম বিশিষ্টতা, যাকে বিশিষ্টতা আমি ফ্যাকাল্টির বাংলা অনুবাদ করেছি ফাকুলতে, হ্যাঁ, সেটার বাংলা অনুবাদ করেছি হচ্ছে বিশিষ্টতা। হ্যাঁ, প্রথমটার ক্ষেত্রে চিন্তা কাজ করছে, চিন্তার সব রকম বিশিষ্টতাগুলো কাজ করছে প্রথমটার ক্ষেত্রে। চিন্তাটা কিন্তু কাজ করে যাচ্ছে, ঠিক আছে, চিন্তার সব রকম বিশিষ্টতাগুলো কাজ করছে। সেই কাজ করা মানে কি? সেই কাজ করা মানে হচ্ছে যে ওই যে কিছু জিনিস যেটা দেখলাম অনুভব করলাম তাকে চেনা বা জানা, তাকে পরিচিত, তার তার পরিচিত হওয়া, তাকে পরিচিত হওয়া, মানে যা আসলে কোনো না কোনোভাবে পূর্ব পরিচিত। ইংরেজিতে এই যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে রিকগনাইজ। হ্যাঁ, রিকগনাইজ, চেনা বা জানা, যেমন টেবিল, চেয়ার, সুপ্রভাত। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে কি যেটা যথেষ্ট চেনা যাচ্ছে না, মানে ওই দ্বিতীয়টার ক্ষেত্রে যেটা বলা হলো, যেটা পরিচিত নয়, যেটা চিনতে কষ্ট হচ্ছে, হ্যাঁ তাই কি সেটা চিনতে কষ্ট হচ্ছে? আমরা কি ভালো করে ভেবেছি যে ঠিক ওটা চেনা নয়, মানে চেনার মতন কিছু নয়? আমরা কি আমাদের চিন্তার যে সব রকম বিশিষ্টতা সেগুলোকে কি ভালোভাবে প্রয়োগ করেছি? একটা সন্দেহ দেখা যাচ্ছে, একটা ডাউট। আচ্ছা, এই সন্দেহটা, এই যে আমার একটা সন্দেহ হলো আমাদের, যে আমরা কি ভালোভাবে মানে কষ্ট করেছি চেনার জন্য, আমাদের সমস্ত রকম বিশিষ্টতাগুলোকে কি ভালোভাবে প্রয়োগ করেছি ওটা চেনার জন্য, এই যে সন্দেহ বা ডাউট, এইটা কি আমার যে চিন্তার কাঠামো তাকে চ্যালেঞ্জ করলো? না, সন্দেহ মানে হচ্ছে যে চিন্তার প্রয়োগটি ঠিকঠাক কি না, ঠিকঠাক করে আমি চিন্তাটা প্রয়োগ করলাম কি না, তা নিয়ে আমি একটা সন্দেহ প্রকাশ করলাম। অর্থাৎ এই সন্দেহ চিন্তার কাঠামোর যে পূর্বধারণা তাকে অক্ষুণ্ণ রাখে। সেই চিন্তার কাঠামোর পূর্বধারণা আমরা আগের দিনও কিছুটা আলোচনা করেছিলাম, যে চিন্তকের সুইচ্ছা আর চিন্তার সুপ্রকৃতি। চিন্তকের একটা সুইচ্ছা আছে এবং চিন্তার একটা সুপ্রকৃতি আছে, একটা গুড নেচার, আর চিন্তকের একটা গুড উইল আছে। তো এই ডাউটের উপর দাঁড়িয়ে, এই সন্দেহের উপর দাঁড়িয়ে আমরা কী করি? একটা চিন্তার মানে সন্দেহ এই জিনিসটা, যে আমরা ঠিক চিনতে পারছি না কেন, হ্যাঁ মানে আমরা ঠিকঠাক কী আর চেনার চেষ্টা করেছি, এসবের উপর দাঁড়িয়ে চেনা বা জানা, রিকগনাইজ করার একটা আইডিয়াল রূপ তৈরি করি। ডাউট বা সন্দেহ কী করে, সেটা তার একদম সীমায় গিয়ে তাকে স্পষ্ট করতে পারে। ডাউট আমার সন্দেহ কী নিয়ে, সেইটা সেই সেই সেইটাকে এই স্পর্শ করতে পারে, সেই আমি কি আমার সেই আইডিয়াল যে চেনা বা জানা রিকগনাইজ করার যে আইডিয়াল যে চেনা বা জানা বা রিকগনাইজ করা, তাকে কি আমি টাচ করতে পেরেছি? ডাউট সন্দেহ এইটুকু অবধি যেতে পারে। ফলে ওই নিশ্চিত চেনা, ওই যে মানে একটা আইডিয়াল রূপ, আমাদের একভাবে চিন্তা করতে বাধ্য করে। এবার সেই চিন্তার সীমা আমরা কতটা টাচ করতে পেরেছি, সেই চিন্তাটাকে আমরা কতটা টাচ করতে পেরেছি, সেইখানেই সন্দেহটুকু আছে। অর্থাৎ এখানে আমি চিন্তাকে একটা থট ওয়ার্ক বা একটা চিন্তা করা এই জায়গাটায় নিয়ে গেলাম। চিন্তা করা একটা এম্পিরিক্যাল এক্সারসাইজ হয়ে গেল। এম্পিরিক্যাল মানে কি, মানে চিন্তা করা মানে আমরা সবাই জানি কি, এইভাবে চিন্তা করে আমরা যে একটা জিনিসকে রিকগনাইজ করছি এই রকম। এইখানে একটা অন্য জিনিস আমরা ঢোকাবো এখানে, সেটা হচ্ছে যে থট ওয়ার্ক বা চিন্তা করা, সেটা যদি একটা জিনিস হয়, একটা হচ্ছে যে অ্যাক্ট অফ থিঙ্কিং, এটাকে আমরা বাংলা করছি ভাবা, ঠিক আছে। সেই চিন্তা করার মধ্যে কি অ্যাক্ট অফ থিঙ্কিংটা এলো, বা সেটাকে আমি এই চিন্তা করার মধ্যে আমি অ্যাক্ট অফ থিঙ্কিংটাকে কীভাবে ট্রেসপাস করিয়ে দেবো, এটার মধ্যে আমি এটাকে কী করে সেঁধিয়ে দেবো, অ্যাক্ট অফ থিঙ্কিং, ভাবা। এই যে নিশ্চিত চেনা সার্টিনিটি, এই যে নিশ্চিত চেনা, আইডিয়াল চেনা বা নিশ্চিত জানা, এই ধরনের সমস্ত সত্যের, আমি ওই ওই দেলুজের ওই ওই জায়গাটা থেকে একটু কোট করছি, এই ধরনের সমস্ত নিশ্চিত চেনা বা জানা, এই ধরনের সমস্ত সত্যের চরিত্র হলো হাইপোথেটিক্যাল বা প্রকল্পিত, যেহেতু তারা সমস্ত সন্দেহগুলি পূর্বধারণার মধ্যে ঢুকিয়ে নেয় এবং চিন্তার মধ্যে ভাবাকে সৃষ্টি করতে অক্ষম, এবং চিন্তা, আমি আরবার দুবার পড়ছি এই জায়গাটা, এই লাইনটা, এবং এই ধরনের সমস্ত সত্যের চরিত্র হলো হাইপোথেটিক্যাল এবং প্রকল্পিত, যেহেতু তারা সমস্ত সন্দেহগুলিকে পূর্বধারণা করে নেয়, এবং চিন্তা করার মধ্যে ভাবাকে সৃষ্টি করতে বা সৃজন করতে অক্ষম। কোটশেষ, চিন্তার মধ্যে ভাবার সৃজন হলো দেলুজের ভাষায় অরিজিনাল ভায়োলেন্স বা মৌলিক হিংসা। চিন্তা করার মধ্যে এই যে ভাবা, অ্যাক্ট অফ থিঙ্কিং, মানে থট ওয়ার্কের মধ্যে অ্যাক্ট অফ থিঙ্কিংকে সৃজন করা, সৃষ্টি করা হলো দেলুজের ভাষায় অরিজিনাল ভায়োলেন্স বা মৌলিক হিংসা। যেন একটা অদ্ভুত কিছু একটা মানে থাবা বসাচ্ছে, যেন এক ধরনের আবশ্যকতা, যেন এক ধরনের এনমিটি, শত্রুতাজনিত একটা থাবা। যেন এই ভাবাটা হচ্ছে চিন্তা করার শত্রু। এইভাবে সে হচ্ছে ওই চিন্তা করার মধ্যে তার থাবা বিস্তার, থাবা মানে মানে থাবা বিস্তার করলো আর কি, ঝাঁপিয়ে পড়লো, যাকে বলে ভাবাটা ওই চিন্তা করার মধ্যে ঝাঁপিয়ে পড়লো, যেন তার শত্রু। তা যেন চিন্তাকে জাগিয়ে দেয় তার স্বাভাবিক অসারতা থেকে বা তার অন্তহীন সম্ভাবনা থেকে। অন্তহীন সম্ভাবনা কেন কথাটা এলো এটা আমাদের বোঝার দরকার নেই, ওর পরেও আমাদের বুঝলে চলবে। আপাতত প্রথমটুকুই বোঝা যাক, স্বাভাবিক চিন্তাকে, তা যেন চিন্তা করাকে জাগিয়ে দেয় তার স্বাভাবিক অসারতা থেকে। চিন্তা করা এক মানে থট ওয়ার্ক, সেটার মধ্যে কিন্তু একটা স্বাভাবিক অসারতা আছে, তার একটা অন্তহীন সম্ভাবনা আছে। অর্থাৎ কি না, চিন্তা করে করে করে করে কিছু জিনিস চেনা যাবে, জানা যাবে, চিন্তা করে জানা যাবে, চিন্তা করে জানা যাবে। এই স্বাভাবিক অসারতা বা অন্তহীন সম্ভাবনা থেকে তাকে যেন বা ধাক্কা মেরে জাগিয়ে দেয় এই যেই চিন্তা করার মধ্যে এই ভাবার সৃজন হয়, অ্যাক্ট অফ থিঙ্কিংয়ের সৃজন হয়, চিন্তার মধ্যে ভাবা বা চিন্তার জাগরণ। তা অনৈচ্ছিক, প্রথম কথা, তা অনৈচ্ছিক, তা আবশ্যিক, এবং তা কিন্তু চিন্তার মধ্যেই, চিন্তার বাইরে কোনো নয়, চিন্তা করার বাইরের কোনো জায়গায় আমি পৌঁছলাম নয়, তা নয়। হ্যাঁ, চিন্তা করার বাইরের অন্য কোনো জায়গায় কিন্তু আমি পৌঁছচ্ছি না, কোনো বহির জগতে পৌঁছচ্ছি না। যাই হোক, এই চিন্তা করার মধ্যে এই ভাবার সৃজন, ভাবার জাগরণ, এটা অনৈচ্ছিক, আবশ্যিক, চিন্তার মধ্যেই তার থাকা, এবং অন্যায়ভাবে জাত, মানে তা চিন্তা করার পদ্ধতির মধ্যে দিয়েই সে, মানে লেজিটিমেটলি সে যে ওখানটায় সৃজন হয়েছে তা নয়, অন্যায়ভাবে জাত, একটা ইললেজিটিমেট ক্রিয়েশান, ইললেজিটিমেট চাইল্ড বা ইললেজিটিমেট ক্রিয়েশান। জগতে একটা কিছু আমাদের বাধ্য করে ভাবতে, কি সেটা? এনকাউন্টার, মুখোমুখি হওয়া। জগতে একটা কিছু আমাদের বাধ্য করে ভাবতে, এনকাউন্টার, মুখোমুখি হওয়া, সম্মুখীন হওয়া। কার সম্মুখীন হলাম, কার মুখোমুখি হলাম? একটা আঙুল, একটা মন্দির, সক্রেটিস। এই মুখোমুখি হওয়াকে অনেক রকম অনুভব দিয়ে ধরা যায়। যেমন বললাম, আমি অবাক হলাম, ভালোবাসা, ঘৃণা, ভুগলাম, যেরকমই তার টোন বা অনুভূতি হোক না কেন, তার মূল বা প্রাথমিক চরিত্র একটা হচ্ছে, মানে মূল নয়, প্রাথমিক চরিত্র আমরা তার একটা নিলাম, যে ওই এনকাউন্টার বা মুখোমুখি হওয়ার, যেটা অনুভূত হলো, অনুভব বা বোধ, ওরা ফরাসি বা ইংরেজি করেছে হচ্ছে সেন্স বা সেন্স, বোধ, আমরা যদি বাংলা করি এক ধরনের বোধ। অর্থাৎ আমি অবাক হলাম, ভালোবাসলাম, ঘৃণার উদ্রেক হলো, মর্মান্তিক লাগলো, কিছু বোধ হলো, যা কিন্তু পরিচয় বা চেনার বিপরীতে দাঁড়িয়ে, তা কিন্তু পরিচয় বা চেনা নয়, তার বিপরীতে দাঁড়িয়ে অনুভব হলো একটা। চেনা বা পরিচয় কি হয়? যা সেন্সিবল বা অনুভূত, অনুভবযোগ্য, তা কিন্তু শুধু, মানে সেন্সিবল, অনুভবযোগ্য, তা কিন্তু শুধু বোধের বিষয় নয়। সেন্সিবল বা অনুভবযোগ্য হলো মানে তাকে আমরা মনে পড়লো বা কল্পিত হলো, হ্যাঁ, বা তাকে রচনা করে কনসিভ করা হলো, তাকে মানে সেন্সিবল মানে অনুভবযোগ্য, মানে অনুভূতি দিয়ে তাকে ধরা ধরে ফেলা হলো, অনুভূতি দিয়ে তাকে চিনে যাওয়া হলো, তাকে জেনে যাওয়া হলো। কিন্তু একই সাথে আমাদের বুঝতে হবে যে ওই যে এনকাউন্টার বা যার সম্মুখীন হলাম, যার কথা বলা হচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে সেটা কিন্তু এই চেনা জানার মতন, তাকে চেনা বা তাকে জানার চেষ্টা নয়। আবার একই সাথে তাকে কিন্তু অনুভূতি ছাড়া অন্য কিছু দিয়ে বা বোধ ছাড়া অন্য কিছু দিয়ে কিন্তু ধরাও যাচ্ছে না। এবার সেই বোধ মানে এনকাউন্টার বা সম্মুখীন হওয়াতে তাকে, তাকে এই এনকাউন্টার বা সম্মুখীন হওয়া তা কেন চেনা জানা মানে চেনা বা জানার থেকে আলাদা, তাকে চেনা বা তাকে জানার থেকে আলাদা, রিকগনাইজ করার থেকে আলাদা, ইংরেজিটা বললে আরও ভালো হয়, তাকে রিকগনাইজ করার থেকে আলাদা, তাকে পরিচিতি করার থেকে আলাদা। কারণ যখনই আমি রিকগনাইজ করা কথাটা বলবো, চেনা জানার কথাটা বলবো বা পরিচিতি করার কথাটা বলবো, তখন কিন্তু সেখানে আর সেটা বোধের জায়গায় শুধু থাকছে না, বোধ ছাড়াও তাকে অন্যান্য যে বিশিষ্টতা বা ফ্যাকাল্টিগুলো তার সহযোগিতা তাকে নিতে হচ্ছে। যেমন ধরো যাক স্মৃতি, যেমন ধরো যাক কল্পনা প্রভৃতি। হ্যাঁ, সেই স্মৃতি বা কল্পনা এই ধরনের যে ফ্যাকাল্টি বিশিষ্টতাগুলো, সেগুলোকে আমাকে বোধ বা সেন্স ছাড়াও, এই সেন্স ছাড়াও অন্যান্য, সেন্স একটা বিশিষ্টতা ফ্যাকাল্টি, তেমনি সেন্স ছাড়াও আরও যে বিশিষ্টতা স্মৃতি কল্পনা, এগুলোর সহযোগিতা নিতে হচ্ছে আমাকে, কিন্তু তাকে চেনা বা জানার জন্য বা রিকগনাইজ করার জন্য। তাই চেনা বা জানার মানে ওই এনকাউন্টার বা ওই সম্মুখীন হওয়া কিন্তু এই চেনা জানার মধ্যে তাকে যদি ঢোকাতে হয়, চেনা জানার পরিধির মধ্যে তাকে যদি ঢোকাতে হয়, তাহলে কিন্তু তাকে ওই শুধু বোধের জায়গায় সে থেমে থাকছে না। ব্যাপারটা কী হলো তাহলে? তাহলে চিন্তার যে অন্যান্য, যে অন্যান্য বিশিষ্টতাগুলো দিয়ে নির্মিত একটা সাধারণ বোধ, অর্থাৎ কি না বোধ, স্মৃতি, কল্পনা ইত্যাদি যে বিশিষ্টতাগুলো, ফ্যাকাল্টিগুলো, সেইগুলো দিয়ে তৈরি করা একটা যদি কমন সেন্স বা একটা সাধারণ বোধ তা দিয়ে বদ্ধ হলো হচ্ছে, তা দিয়ে যদি হয় তা বদ্ধ, তাহলে সেটা হয়ে গেল কিন্তু চেনা বা জানার জিনিস, অর্থাৎ রিকগনাইজ করার জিনিস। এবং একই সাথে কেবল বোধ করার পূর্ব শর্তেই বদ্ধ, বোধ করা এখানে পূর্ব শর্ত, বোধ করা। কিন্তু এই চেনা বা জানা তার থেকে এই জাস্ট শুধু সম্মুখীন হওয়া, এনকাউন্টার, তার তফাতটা কোথায়? যে সে কিন্তু একটা বোধ তৈরি করলো, বোধ করা, আমার যে বোধ করা, সেই বোধ করা দিয়ে, সেন্স দিয়ে তাকে আমি কিন্তু ধরার চেষ্টা করছি, মানে তাকে আমি কিন্তু রিকগনাইজ করার চেষ্টা করছি না, বরং সে আমার মধ্যে একটা বোধ তৈরি করছে। আমি এটাকে এইভাবে তৈরি করেছি যে বোধ জাগানিয়া, এইভাবে মানে বোধ উদ্রেককারী, বোধ জাগানিয়া। দেলিউজ যেটা বলছে, এটাকে বারবার বলছে, আমি ওই বাংলা করার সময় পাইনি, ইংরেজিতেই বলছি জিনিসটা, ইংরেজি অনুবাদটাই বলছি। ইট ইজ নট এ কোয়ালিটি বাট এ সাইন, সাইন মানে SIGN, সাইন, চিহ্ন। ইট ইজ নট এ কোয়ালিটি, এটা কোনো গুণ নয়, এটা চিহ্ন। ইট ইজ নট এ সেন্সিবল বিইং বাট দ্য বিইং অফ দ্য সেন্সিবল। তাহলে এখানে দুটো জিনিস আনা হচ্ছে, সেন্সিবল বিইং আর বিইং অফ দ্য সেন্সিবল, দুটো আলাদা জিনিস বলা হচ্ছে। এবং এই যে এনকাউন্টার বা মুখোমুখি সম্মুখীন হওয়া গেল যার, সেই সম্মুখীন হওয়াটা বা সেই সম্মুখীন হওয়া, হ্যাঁ, অবজেক্ট অফ এনকাউন্টার, সেটা হচ্ছে সেন্সিবল বিইং নয়, অর্থাৎ কি না আমি যে বাংলা করেছি এভাবে, সেটা বোধ্য নয়, রাদার বিইং অফ সেন্সিবল, বোধ জাগানিয়া। এই যে বোধ জাগানিয়া, এটাকে আমরা একটা প্লেটোনিক কথা বলতে পারি, এটা ল্যাটিন কথা বা গ্রিক কথা, যাই হোক, সেন্টিয়েন্ডাম। অর্থাৎ একদিকে তা অবোধ্য, অবোধ্য কেন, যেহেতু বোধ্য নয়, বোধ্য মানে কি, সেন্সিবল বিইং একটু আগে বললাম, তা বোধ্য নয়, তা অবোধ্য, তা ইনসেন্সিবল, ইম্পারসেপ্টেবল। কোন দিক থেকে? চেনা বা পরিচয়ের দিক থেকে, বা রিকগনিশনের দিক থেকে, রিকগনাইজ করার দিক থেকে, রিকগনিশনের দিক থেকে এটা বোধ্য নয়, ইমপারসেপ্টেবল, ইনসেন্সিবল, অবোধ্য। একটু কঠিন করে জিনিসটা বলি, কোন দিক থেকে অবোধ্য, যদি বোধগুলিকে বোধগুলির এম্পিরিক্যাল এক্সারসাইজের দিক থেকে দেখা হয়। বোধগুলির এম্পিরিক্যাল এক্সারসাইজ মানে হলো বোধগম্যতা কেবল সেটাকেই ধরতে পারে যা অন্যান্য বিশিষ্টতা দিয়েও ধরা যায় এবং যে সাধারণ বোধের আওতার মধ্যে পড়ে। তাহলে সেই বোধগম্যতা কী হয়ে দাঁড়ালো এই মুখোমুখি হওয়ার ক্ষেত্রে? এই মুখোমুখি হলাম যার, যা কেবলই বোধ করা যায় এবং আবার যা একই সাথে অবোধ্য। তাহলে এখানটায় আমরা পৌঁছলাম কীভাবে, যে এবার তাহলে আমরা এনকাউন্টার, এই এনকাউন্টার বা যার মুখোমুখি হলাম সেক্ষেত্রে এই বোধগম্যতাটা কোথায় এসে দাঁড়ালো? সেটা হচ্ছে একই সাথে তা অবোধ্য, এম্পিরিক্যাল এক্সারসাইজ, আমাদের বোধগুলির যে এম্পিরিক্যাল এক্সারসাইজ, আমাদের যে বিশিষ্টতাগুলির যে মানে এম্পিরিক্যাল এক্সারসাইজ, চেনা, জানা, কল্পনা, কনসিভ করা, রিমেম্বার মানে রিকল করা, মনে করা, সেদিক থেকে সে কিন্তু অবোধ্য, তাকে চেনা জানা যাচ্ছে না। আবার একই সাথে তাকে কেবল বোধই করা যায়, অন্য কিছু করা যায় না। তাহলে এইখানে কিন্তু সেন্সিবিলিটি বা তার উপস্থিতিতে, এই যে যাকে অবজেক্ট অফ এনকাউন্টার, যার মুখোমুখি হলাম, তার উপস্থিতিতে আমার যে বোধগম্যতা অর্থাৎ সেন্সিবিলিটি, তা কিন্তু তার নিজের সীমায় পৌঁছে গেল। সীমাটা কি? তা একই সাথে অবোধ্য এবং তাকে কেবল বোধই করা যায়। এই একটা প্যারাডক্সিক্যাল, একটা প্রহেলিকার জায়গায় পৌঁছে গেল, যা কেবল একটা চিহ্ন, সাইন, যেটাকে দিলুজ বলছে, এবং তার এম্পিরিক্যাল বোধগম্যতা থাকলো না, উত্তরিত হলো একটা তুরীয় বা ট্রান্সেন্ডেন্টাল এক্সারসাইজে, একটা তুরীয় চর্চায়, একটা ট্রান্সেন্ডেন্টাল এক্সারসাইজে, যা একই সঙ্গে যা অবোধ্য, আবার এম্পিরিক্যাল এক্সারসাইজের দিক থেকে, আবার যা কেবল বোধই করা যায়, একটা সাইন, চিহ্ন। এই উত্তরণকে ডেলিউজ বলছে টু দ্য এনেথ পাওয়ার। এনেথ পাওয়ার মানে যারা একটু অঙ্কের লোক তারা বুঝতে পারবে, হ্যাঁ, টু দি পাওয়ার টু, টু দি পাওয়ার থ্রি, হ্যাঁ, স্কোয়ার যেটাকে বলে, কিউব যেটাকে বলে, এটা বলছে এনেথ পাওয়ার। এরকম মানে ওই এম্পিরিক্যাল এক্সারসাইজের যেন একটা মানে বোধের বোধগম্যতা, তার বোধগম্যতার যে এম্পিরিক্যাল এক্সারসাইজ, তার যেন একটা ইনেথ পাওয়ারে আমি মানে একটা উত্তরণ হলো আমার, সেটাই হচ্ছে এই ট্রান্সেন্ডেন্টাল এক্সারসাইজ বোধগম্যতার। আমি এটাকে এইভাবে করেছি, একটু আগে বললাম সেন্টিয়েন্ডাম কথাটা বললাম, হ্যাঁ, অর্থাৎ যাকে কেবল বোধই করা যায় কিন্তু যা অবোধ্য, ঠিক আছে, বোধের সীমায়। আমি এটাকে এইভাবে করেছি সেন্টিয়েন্টাম, সেন্টিয়েন্ডামের বাংলা, যাকে বোধ করা যায় না, যার বোধ হয়, যাকে বোধ করা যায় না, যার বোধ হয়, বা বোধ করা নয় বোধ হওয়া, এইভাবে আরও ভালোভাবে বলা যায়, বোধ করা নয় বোধ হওয়া। যাই হোক, এই সেন্স বা বোধের দিক থেকে জিনিসটা, এই প্রাথমিক চরিত্রটা আমরা বুঝলাম, ঠিক আছে, এনকাউন্টার বা যার মুখোমুখি হওয়ার প্রাথমিক চরিত্রটা বুঝলাম, বোধ মানে বোধ করা নয় বোধ হওয়া, সেন্স, বোধ। দ্বিতীয় চরিত্রটা হলো যে বা যার যার মুখোমুখি হলাম, সম্মুখীন হলাম, সেই চিহ্ন তার যেন একটা সমস্যা নিয়ে এসছে, নিজেই একটা যেন সমস্যা। এই সমস্যা কি স্মৃতির সঙ্গে জড়িত? এইখানে আমরা স্মৃতি নামক আরেকটি বিশিষ্টতা বা ফ্যাকাল্টির আমরা কাছাকাছি চলে এলাম। স্মৃতি, প্লেটোনিক মনে করা দাবি করে যে অতীতের যা মনে নেই তাকে ধরে ফেলেছে, মেমোরান্ডাম, প্লেটোর কথা, প্লেটোনিক কথা, যা কিনা অবশ্যই ভুলে যাওয়া বা যা মনে নেই। তো প্লেটোর যে ট্রান্সেন্ডেন্টাল মেমোরি কি? যা মনে করা যায় না, সেই মেমোরান্ডাম, যা মনে করা যায় না তাকেই মনে পড়ে যায়। এই জায়গাটা একটু ভালো করে মানে বোঝার চেষ্টা করা যায় ব্যাপারটা কী, এই যে ফ্যাকাল্টি যেটা রেমিনিসেন্স, মনে পড়া, ঠিক আছে। আগে আমরা বোধ দেখলাম, বোধ নামক একটা ফ্যাকাল্টি বা বিশিষ্টতাকে নিয়ে বুঝলাম, হ্যাঁ। এবং সেখানে আমরা সেন্টিয়েন্ডাম বলে একটা ট্রান্সেন্ডেন্টাল এক্সারসাইজের কথা পেরোলাম, বোধগম্যতা, যা কিনা তার এম্পিরিক্যাল এক্সারসাইজ থেকে ট্রান্সেন্ডেন্টাল এক্সারসাইজে এলো, যা বোধ করা যায় না বোধ হয়। এখানে আমরা, হ্যাঁ, যা যা মনে করা যায় না যা মনে পড়ে যায়, এরকম একটা মনে করা হচ্ছে, মনে করা যাওয়া হচ্ছে একটা এম্পিরিক্যাল রিকল, এম্পিরিক্যালি যাকে আমি রিকল করছি, ঠিক আছে। কাকে মনে করা যায়? যাকে কখনো না কখনো দেখা হয়েছে বা শোনা হয়েছে বা কল্পনা করা হয়েছে বা ভাবা হয়েছে, তাই তো? এম্পিরিক্যাল মেমোরি হচ্ছে এইটা, স্মৃতি, এম্পিরিক্যাল স্মৃতি হচ্ছে যাকে কখনো না কখনো দেখা হয়েছে, শোনা হয়েছে বা কল্পনা করা হয়েছে বা ভাবা হয়েছে। এম্পিরিক্যাল সেন্সে ভুলে যাওয়া মানে কি? যাকে স্মৃতি কিছুতেই আর ফিরিয়ে আনতে পারবে না, যা মুছে গেছে। ট্রান্সেন্ডেন্টাল মেমোরি কি? ট্রান্সেন্ডেন্টাল স্মৃতি, এই স্মৃতি তাকেই ধরতে পারে যাকে কেবল হঠাৎ করে মনে পড়ে গেল, মনে পড়ে যায়, হয়তো প্রথমবারের জন্য মনে পড়ল, অর্থাৎ আগে যার কোনো ধারণাই ছিল না এবং অতীতের কিছু হিসেবে মনে পড়ল, কিন্তু তা অতীতকে সাথে নিয়ে নয়, তা অতীত সহায়ক কিছু নয় বা সহায়ক হিসেবে অতীতকে নিয়ে এসে এলো না। মানে এখানে ইংরেজি যে কথাটা ব্যবহার করা হয়েছে ফরাসিতেও, কন্টিনজেন্ট পাস্ট নেই, যা ভুলে যাওয়া কিছু, যা স্মৃতিতে চলে এলো আর কি। মানে ইংরাজিতে যে কথাটা ব্যবহার করা হয়েছে, দেলুজ যেটা ব্যবহার করেছে মানে ফরাসিতে, সেটা হচ্ছে যে মানে যার ইংরেজিটা হলো পাস্ট অফ এভরি টাইম, সময়াতীত, এমন একটা জিনিস মনে পড়লো যার কোনো, যার সঙ্গে কোনো সময় অ্যাসোসিয়েটেড নয়, অতীতের কোনো, অতীতে যেটা কখনো প্রেজেন্ট ছিল না, অর্থাৎ পাস্টে যেটা কখনো প্রেজেন্ট ছিল না, এমন একটা জিনিস মনে পড়ে গেল যা পাস্টে কখনো প্রেজেন্ট ছিল না, অর্থাৎ তার সঙ্গে কোনো অতীতের সময়ের ধারণা জড়িত নেই। মেমোরান্ডাম, প্লেটোনিক যে মেমোরান্ডাম, মানে একই সাথে যা মনে রাখা যায় না, আনরিমেম্বারেবল, এবং যা বিস্তৃত, ইমেমোরিয়াল, সময়াতীত, যা আমি এই পাস্ট অফ এভরি টাইম এই ফ্রেজটার বাংলা করেছি এরকম, সময়াতীত। সময়াতীত কথাটা খুব ভালো এইটাকে ইয়ে করার জন্য। কিন্তু এটা কি তাহলে কোনো মেমোরিই নয়, কোনো স্মৃতিই নয়? না না, এটা স্মৃতির আওতা এবং সীমার মধ্যেই, কিন্তু স্মৃতির সীমার শেষ বিন্দুতে। যেন ওই আবার দিলু যেখানে বলছে যে এনএথ পাওয়ার অফ মেমোরি, স্মৃতির হচ্ছে এনএথ পাওয়ার, স্কোয়ার, কিউব, এরকম এনএথ পাওয়ার একদম, যা কেবল মনে পড়ে যায়, যাকে মনে করা যায় না মনে পড়ে যায়, মেমোরান্ডাম, এনকাউন্টার বা মুখোমুখি হওয়ার। তাহলে দুটো জিনিস আমরা পেলাম, একটা হচ্ছে সেন্টিয়েন্ডাম, আর একটা হচ্ছে মেমোরান্ডাম। আরও এরকম তিন নম্বর আর একটা উদাহরণ দিয়েছে, সেটা হচ্ছে কগিটান্ডাম, হ্যাঁ, প্লেটোনিক কথা, জানা যায় না জেনে যাওয়া যায়, এটা একটা ট্রান্সেন্ডেন্টাল এক্সারসাইজ, যে চিন্তাকে বাধ্য করে, হ্যাঁ, শুধু তাকেই পাকড়াতে যাকে চিন্তা করা যায় না কিন্তু যে চিন্তাতেই আসে, এক ধরনের যাকে বলে একটা মানে চিন্তার একটা শেষ এনএথ পাওয়ার, যা আনথিঙ্কেবল বা অভাবনীয়কে ভাবা, অভাবনীয়কে ভাবা, এটা হচ্ছে একটা ট্রান্সেন্ডেন্টাল এক্সারসাইজ অফ থট, কবিটান্ডাম, যা চিন্তা করা যায় না, যাকে চিন্তা করা যায় না, যা চিন্তায় আসে, অভাবনীয় ভাবনা যাকে বলে, এই প্রতিটি বিশিষ্টতা, যেমন বোধ, স্মৃতি, ভাবা, এই প্রতিটি বিশিষ্টতা বা প্রতিটি ফ্যাকাল্টি, এই যে তিনটে আমরা উদাহরণ দিলাম, আরও এরকম পাওয়া যাবে, প্রতিটি বিশিষ্টতাই কিন্তু আনহিঞ্জড, বাঁধন ছেঁড়া, কোনো হিঞ্জিং নেই এগুলোর মধ্যে। কমন সেন্স কি? কমন সেন্স বা সাধারণ বোধ, যখন এই বিশিষ্টতাগুলোকে একসাথে কাজ করতে এবং একটা বিন্দুতে মিলিত হতে, ইংরেজিতে যাকে বলে কনভার্জ করা, এই এই বিশিষ্টতা বা ফ্যাকাল্টিগুলোকে একসাথে কাজ করতে এবং কোনো একটা বিন্দুতে মিলিত হতে, কনভার্জ করা, হ্যাঁ, সেই দিকে ঠেলা কমন সেন্স। কমন সেন্স, কমন অফ অল সেন্সেস আর কি, সেন্স মানে যদি আমি ফ্যাকাল্টি বলি, কমন সেন্স হচ্ছে যে এগ্রিগেট অফ ফ্যাকাল্টি। হ্যাঁ, এই যে ফ্যাকাল্টিগুলো বললাম আমরা, বোধ, স্মৃতি, থিঙ্ক মানে চিন্তা, তো এইগুলোর একটা মানে এগ্রিগেট করা হলো, ফ্যাকাল্টিগুলোর এগ্রিগেট করে একটা জায়গায় আমরা তৈরি করছি, একটা কনভার্জেন্স করছি, যেটাই একটা এই কমন সেন্স কী করবে, একটা ডোকসা তৈরি করবে, যে সাধারণ বিশ্বাস তৈরি করবে, একটা কমন বিলিফ, এই ধরনের জিনিস তৈরি করবে। এটা হচ্ছে বিশিষ্টতাগুলো ডানা ছেঁটে ফেলা। কিন্তু প্রতিটি বিশিষ্টতা এখানে প্লেটোনিক ওয়েতে দেখলে যে প্রতিটি বিশিষ্টতা কিন্তু এই কমন সেন্সকে ভাঙে। এই যে এম্পিরিক্যাল যে ডোকসা, এই যে কমন বিলিফ, তাকে ভাঙে প্রতিটি বিশিষ্টতা। কেন কেন ভাঙে? ইন অর্ডার টু অ্যাটেইন ইটস এনেথ পাওয়ার অ্যান্ড দ্য প্যারাডক্সিক্যাল এলিমেন্ট উইদিন ট্রান্সেন্ডেন্টাল এক্সারসাইজ। প্রতিটি বিশিষ্টতা তার এনেথ পাওয়ারকে, হ্যাঁ, তার ফাইনাল পাওয়ারকে অ্যাটেন করার জন্য, তার ধরে ফেলার জন্য এই কমন বিলিফকে ভাঙছে। প্রতিটি বিশিষ্টতা এক বিন্দুতে, একটি বিন্দুতে মিলিত হওয়ার চেষ্টা করলে, একটা সাধারণ বোধ তৈরির চেষ্টা করলে, তাই কিন্তু হচ্ছে ওই রিকগনাইজ, হ্যাঁ, একটা চেনা বা জানা। হ্যাঁ, আসলে এই প্রতিটি বিশিষ্টতা হচ্ছে ডাইভার্জিং, কনভার্জিং নয়, ডাইভার্জিং, তার মানে নিজের জায়গায় এবং একে অন্যের থেকে মানে আলাদা হচ্ছে, পৃথক হচ্ছে, আরও মিলছে না, এক ধরনের ভায়োলেন্স, এক ধরনের হিংসার মতন, একটা বিশিষ্টতা অন্য বিশিষ্টতাকে প্রভাবিত করে যখন, তা ধর যেন এক ধরনের ভায়োলেন্স তৈরি করে। কীরকম? এই ফ্যাকাল্টিগুলো একটার যদি অন্যর সঙ্গে কোনো ইন্টারাকশান হয়, ডাইভার্জিং ফ্যাকাল্টিগুলো বা বিশিষ্টতাগুলো, বোধ, স্মৃতি, যে দুটো আমরা ভালো করে আলোচনা করলাম, ধরা যাক বোধ এবং স্মৃতি একে অন্যকে প্রভাবিত করছে, কী করছে, একটা ভায়োলেন্স তৈরি করছে বোধের মধ্যে। ধরা যাক স্মৃতি ইন্টারাক্ট করলো হচ্ছে বোধের সঙ্গে, এবং বোধের মধ্যে একটা ভায়োলেন্স তৈরি করলো। ভায়োলেন্সটা কি? বোধকে নিজের বিরুদ্ধে নিজেকে দাঁড় করে দিল, মানে বোধকে বোধের বিরুদ্ধে দাঁড় করে দিল ব্যাটা স্মৃতি এসে। হ্যাঁ, এরকম এইভাবে জিনিসটা, এমন একটা ভায়োলেন্স তৈরি করলো যে হয় সেই বোধের একটা স্পষ্টায়ন হবে, একটা পারফেকশন হবে, অথবা ডিসঅ্যাপিয়ার করে যাবে, মিলিয়ে যাবে, এরকম। মানে ভায়োলেন্সটা এই লেভেলের আর কি, ইন্টারাকশানটা, এবং এগুলো ডাইভার্জিং। আমরা ওই কমন সেন্সের কথাটা তুললাম, যেটা ডোকসা তৈরি করে, সেটা হচ্ছে যে এই যে বোধগুলোকে, হ্যাঁ, এই এই বোধ বলছি, এই বিশিষ্টতাগুলোকে মোটামুটি একটা জায়গায় কনভার্জ করতে বাধ্য করা, বা কনভার্জ করে একটা রিকগনিশনের একটা মডেল তৈরি করা, চেনা পরিচয়ের একটা, চেনা বা জানার একটা মডেল তৈরি করা, সেটা হচ্ছে মানে রিকগনিশনের আন্ডারে ওটাকে সাবঅর্ডিনেট করে ফেলা। তার বদলে এই যে বিশিষ্টতাগুলোর, সেগুলোর একটা এক ধরনের অ্যাপারেন্ট স্বাধীনতা, বা এক ধরনের মানে মানে নিজের মতন করে, হ্যাঁ, চলতে উঠতে দেওয়া আর কি, সেইটার কথা মানে বলা হচ্ছে আর কি ট্রান্সেন্ডেন্টাল এক্সারসাইজে। মানে ওগুলো তো, এই সমস্ত ফ্যাকাল্টিগুলো, বিশিষ্টতাগুলো, সেগুলো তো এক ধরনের এম্পিরিক্যাল এক্সারসাইজ। ট্রান্সেন্ডেন্টাল এক্সারসাইজে আমি ওই এম্পিরিক্যাল এক্সারসাইজগুলোকে আমি তার নিজের নিজের মতন করে চলতে দিলাম। হ্যাঁ, মানে প্রাথমিকভাবে এটা, এবং এক এবং প্রত্যেককে তার সীমায় অবধি নিয়ে গেলাম আর কি। প্লেটোনিক যে ধারণা, হ্যাঁ, এগুলো সবই আমরা যে প্লেটোনিক ধারণাগুলো থেকে যে যে এগুলোকে ইনভোক করা হলো ট্রান্সেন্ডেন্টালকে, তা কিন্তু কিছু মানে এর পরেই কিন্তু প্লেটোনিক ধারণায় গণ্ডগোল আছে। যেমন উনি রিপাবলিকে এইখানে শুধু থেমে যাচ্ছেন না, রিপাবলিক বইটায়, হ্যাঁ, পারসেপশানকে বলছেন কন্ট্রাডিক্টরি একটা পারসেপশান। যার মুখোমুখি হওয়া হলো তার কন্ট্রাডিক্টরি পারসেপশান রয়েছে, যেমন যেটা শক্ত পারসেপশান মানে বোধ আর কি, বোধ রয়েছে, যেমন যেটা শক্ত সেটা নরম নয়, যেটা বড় সেটা ছোট নয়, যেটা অনেক সেটা এক নয়, এই ধরনের। এটা এই অবধি টেনে নিয়ে আসছে আর কি। মানে একটা গুণগত বিরোধের রূপে নিয়ে আসছে পারসেপশান বা সেন্সে, ঠিক আছে, বোধে একটা গুণগত বিরোধের রূপ নিয়ে আসছে। তখন কি আর সেটা বোধ হওয়া থাকলো না বোধ করার মধ্যে ঢুকে গেল? দেলুদ প্রশ্ন করছে। আচ্ছা, যেমন মনে করা, মনে করার ক্ষেত্রে কি হচ্ছে? বলছে যে মনে করা মানে তো কোনো স্মৃতিতে নেই, তাহলে কি তা পূর্বজন্মের স্মৃতি বা কোনো মিথিক্যাল স্মৃতি বা কোনো আইডিয়াল কোনো কিছুর একটা স্মৃতি, অন্য কোনো জীবনের স্মৃতি, অন্য কোনো বেঁচে থাকার স্মৃতি? এই যে প্রশ্ন করা, একটা পূর্বজন্মের স্মৃতি, মিথের স্মৃতি একটা, হ্যাঁ, অন্য কোনো জীবনের স্মৃতি, একটা কোনো আইডিয়াল কিছু কি আছে? মানে এই যে মনে করার মধ্যে একটা সিমিলিচুড বা একটা অনুরূপতার ধারণা বা একটা সাদৃশ্যতার ধারণা তৈরি করার চেষ্টা করা। মনে পড়ার সাদৃশ্যতা বা সিমিলিচুড ইন রেমিনিসেন্স, হ্যাঁ, প্লেটো এই অবধি জিনিসটাকে টেনে নিয়ে চলে আসছে। এগুলো, এটা কিন্তু হচ্ছে ওই মনে পড়াকে গুলিয়ে ফেলে। কীভাবে? যেই আমি একটা কিছু সাদৃশ্যতা বা একটা অন্য কোনো জন্মের স্মৃতি বা একটা মিথিক্যাল ইয়ে হিসেবে আমি ওটাকে নিয়ে আসছি, হ্যাঁ, যেহেতু আমার মানে পাস্ট টাইমে এটাকে দেখতে পাচ্ছি না, ওটা একটা মিথিক্যাল কিছুকে ইয়ে করছি, হ্যাঁ, সেটা কিন্তু ওটাকে একটা পুরনো জিনিস হিসেবেই দেখাবে। যাই হোক, একটা পুরোনো একটা কোনো কিছু আগে ছিল আর কি, এইরকম তার অনুরূপ আমার স্মৃতিপটে আসছে, ঠিক আছে, হ্যাঁ, মানে সেটাকে একটা পাস্ট বিইং বলেই ভাববে, কিন্তু বিইং অফ পাস্ট বলে ভাববে না। এটা আমি এখনও বাংলা করতে পারিনি। পাস্ট বিইং, বিইং অফ পাস্ট, এখানে এই দুটোকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, দিলিউজ দাঁড় করাচ্ছে, হ্যাঁ, পাস্ট বিইং মানে পুরোনো জিনিস, আর বিইং অফ পাস্ট হচ্ছে অতীতের কিছু, এরকম একটা করার চেষ্টা করেছি। এবার যেহেতু সে মানে পাস্ট বিইং বলেই ভাবছে, মানে প্লেটো এইভাবে ওটাকে একটা পাস্ট বিইং বলেই ভাবছে, হ্যাঁ, এবার যেহেতু সে এম্পিরিক্যাল মোমেন্টটা ঠিক করতে পারছে না পাস্ট বিইংয়ে, যে ক্ষণটা কী ঠিক করতে পারছে না, কখন এই পাস্টটা প্রেজেন্ট ছিল এটা ঠিক করতে পারছে না, ও ওটাকে ধরে নিচ্ছে একটা মিথিক্যাল ক্ষণ বা মিথিক্যাল একটা বর্তমানকে। এখানে আরও একটা বলা উচিত, এটা কিন্তু ওই কার্টেসিয়ান কোনো সহজাত মনে পড়া নয়। তিন নম্বর হচ্ছে যে চিন্তা, যা শুধু চিন্তা করা যায়, সেক্ষেত্রে প্লেটো কি করেছিল, একটা গুণগত রূপক নিয়ে চলে এসেছিল, যেমন লার্জনেস, এসেন্সের মধ্যে একটা গুণকে নিয়ে চলে এসেছিল, হ্যাঁ, ওর এটা ছিল হচ্ছে ইংরেজিতে কথাটা এরকম, আমি এখনও বাংলা করে উঠতে পারিনি, এসেন্স ইজ ডিফাইন্ড বাই দ্য ফর্ম অফ রিয়েল আইডেন্টিটি, প্লেটোর ক্ষেত্রে এই জায়গাটা নিয়ে চলে এলো, লার্জনেস ইজ লার্জ, বৃহত্তা হলো বৃহৎ, স্মলনেস ইজ স্মল, ক্ষুদ্রতা হলো ক্ষুদ্র, একতা হলো এক, মানে ইউনিটি ইজ নাথিং বাট ওয়ান, একতা হলো এক, এই যে ফর্ম অফ রিয়েল আইডেন্টিটি, প্রকৃত আত্মপরিচয়ের রূপ দিয়ে বাঁধা হলো এসেন্সকে, ব্যাস, যেই এই প্রকৃত আত্মপরিচয়ের গল্প চলে এলো বা প্রকৃত পরিচয়ের গল্প চলে এলো, মানে এসেন্সটাকে যেই মানে রিয়েল কিছু আইডেন্টিটির ফর্ম হিসেবে নিয়ে আসা হলো, লার্জনেস ইজ লার্জ, হ্যাঁ, স্মলনেস ইজ স্মল, ইউনিটি ইজ ওয়ান, ওই যে মানে ফর্ম অফ রিয়েল আইডেন্টিটি হচ্ছে লার্জ স্মল ওয়ান, আর এসেন্স হচ্ছে লার্জনেস স্মলনেস একতা ইউনিটি। যেই এই প্রকৃত আত্মপরিচয়কে টেনে আনা হলো এসেন্সটাকে বোঝানোর জন্য, সঙ্গে সঙ্গে কিন্তু ওই চিন্তার মধ্যে একটা সুবোধ বা সুপ্রকৃতি, সুইচ্ছার প্রতিকৃতি সঙ্গে সঙ্গে কিন্তু চলে এলো, লার্জ স্মল ওইগুলোকে যেটা ডিফাইন করবে। তাই প্লেটো যখন বলছে এই যে সেন্টিয়েন্ডাম, হ্যাঁ, মেমোরান্ডাম, কগিটান্ডাম, এই বিশিষ্টতাগুলোর সে একটা, এই ফ্যাকাল্টিগুলোর সে একটা সুপিরিয়র বা একটা ঊর্ধ্বতন বা একটা তুরীয় এক্সারসাইজ বা ট্রান্সেন্ডেন্টাল এক্সারসাইজ সে আবিষ্কার করছে, সে ডিসকভার করছে একটা কিন্তু ট্রান্সেন্ডেন্টাল এক্সারসাইজ ওই এম্পিরিক্যাল ফ্যাকাল্টিগুলোর একটা ওই ব্যবহারিক যে বিশিষ্টতাগুলো, এম্পিরিক্যাল ফ্যাকাল্টি আমি এখানে আবার বাংলা করলাম, ব্যবহারিক যে বিশিষ্টতাগুলো সেগুলোর কিন্তু একটা ঊর্ধ্বতন মানে সুপিরিয়ার বা তুরীয় ট্রান্সেন্ডেন্টাল এক্সারসাইজ, হ্যাঁ, সে কিন্তু প্লেটো আবিষ্কার করলো, কিন্তু সেগুলোকে সে সাবঅর্ডিনেট করে রেখে দিল কিসের মধ্যে, বোধের মধ্যেকার বিরোধ হিসেবে, শক্ত নরম, বোধের মধ্যে যা শক্ত তা আসলে নরম, যা শক্ত মানে তা নরম নয়, হ্যাঁ ওইটা, হ্যাঁ, বোধের মধ্যে মনে পড়ার মধ্যে এক ধরনের সাদৃশ্য বা অনুরূপতাকে রেখে দিল, সাদৃশ্য বা অনুরূপতাকে রেখে দিল। আর এসেন্সের মধ্যে বা সারাৎসারের মধ্যে মানে দৃঢ় পরিচিতি, আইডেন্টিটি, হ্যাঁ, দৃঢ় পরিচিতির একটা রূপকে রেখে দিল, স্মলনেস ইজ স্মল, হ্যাঁ, মনে পড়ার মধ্যে সাদৃশ্যতা বা অনুরূপতাকে রেখে দিল যে পূর্বজন্মের কিছু বা আইডিয়াল বা মিথিক্যাল কিছু, ঠিক আছে, হ্যাঁ, সেইটাকে মনে পড়ে গেল, এরকম এসেন্স বা সারের মধ্যে আইডেন্টিটি বা দৃঢ় পরিচিতিকে রেখে দিল। এবং ভালোর মধ্যে অ্যানালজি নিয়ে চলে এলো, হ্যাঁ, ভালো মানে, ভালো মানে কীরকম, যাকে বলে প্রতিনিধিত্বের দুনিয়ায় নিয়ে চলে গেল। কেন এগুলো প্রতিনিধিত্বের দুনিয়া, এই যে অ্যানালজি, হ্যাঁ, বা এক ধরনের বিরোধ, শক্ত নরম, অপোজিশান বা সিমিলিচুড, হ্যাঁ, এইগুলো সাদৃশ্য, সেগুলো আমরা পরে জানব, কিন্তু এক ধরনের মানে অনুরূপতার একটা দুনিয়ায় নিয়ে চলে গেল, একটা চিন্তার একটা অন্য প্রতিকৃতি তৈরি হয়ে গেল, তাতে আর কিন্তু এনকাউন্টার থাকলো না, মুখোমুখি হওয়া এবং তার উপর দাঁড়িয়ে যে বোধ তৈরি বা ইয়ে তৈরি বা মনে পড়ে যাওয়া, হ্যাঁ, এইগুলো কিন্তু আর থাকলো না, সেটা কিন্তু একটা অন্য কিছুর অধীন হয়ে গেল। এম্পিরিক্যালকে আমরা একটা ব্যবহারিক বাংলা করলাম। যেই এইরকম কিছু, এই যে প্লেটোর ব্যাপারটা কী দাঁড়ালো সেটা হচ্ছে এই, সে যেই এইরকম একটা আইডিয়াল কোনো কিছু বা একটা স্বর্গীয় কিছু, মানে যখন ট্রান্সেন্ডেন্টালকে ব্যাখ্যা বলছে, তুরীয়তাকে ব্যাখ্যা, তুরীয় বা সুপিরিয়ার কিছুকে বলছে, তখন প্লেটো কেমনভাবে যেন এইখানে, এই যে একটু আগেই বললাম, সে কেমনভাবে যেন একটা আগে থেকে একটা প্রিডিফাইন্ড কোনো একটা ভালো লোক, হ্যাঁ, বা স্বর্গলোকের একটা ধারণাকে কিন্তু এখানে নিয়ে চলে এলো, হ্যাঁ, একটা বহির্জাগতিক কোনো কিছু নিয়ে চলে এলো, একটা স্বর্গীয় কোনো কিছু নিয়ে কিন্তু চলে এলো, যেই ট্রান্সেন্ডেন্টালকে ধরতে গেল, এম্পিরিক্যাল এক্সারসাইজগুলো ট্রান্সেন্ডেন্টাল এক্সারসাইজকে ধরতে গেল। তুরীয় মানে কিন্তু, বা ট্রান্সেন্ডেন্টাল মানে কিন্তু জগতের বাইরের কিছু নয়, আমরা যে তুরীয় বা ট্রান্সেন্ডেন্টাল এম্পিরিসিজমে ট্রান্সেন্ডেন্টালের কথা বলছি, তা এম্পিরিক্যাল বা ব্যবহারিক বা জাগতিক যে সীমা, জাগতিক যে তার সীমা থেকে, তার বহির সীমা থেকে, আউটলাইন থেকে, হ্যাঁ, তৈরি হওয়া কোনো একটা অন্য জগৎ নয়, কিন্তু জাগতিকের সীমা থেকে সেই জগৎ শুরু নয়, সে বহির্জগৎ নয়। বিশিষ্টতাকে কোনো বহির্জাগতিক কোনো কিছুতে পৌঁছে দেওয়া নয়, মানে তুরীয় চর্চা বা ট্রান্সেন্ডেন্টাল এক্সারসাইজ মানে, হ্যাঁ, ওই ব্যবহারিক বিশিষ্টতাগুলোকে কোনো, বা এম্পিরিক্যাল যে এক্সারসাইজ অফ ফ্যাকাল্টি, ব্যবহারিক বিশিষ্টতাগুলোকে বহির্জাগতিক বা স্বর্গীয় কোনো কিছুতে পৌঁছে দেওয়া নয়, পৌঁছে যাওয়া নয় তুরীয় চর্চা মানে, সেটা ঊর্ধ্বতন জাগতিক, বহির্জাগতিক নয়, ঊর্ধ্বতন জাগতিক, সুপিরিয়ার এম্পিরিসিজম। এই যে তার মানে তুরীয়কে ধরা যায় বহির্জাগতিকে নয়, ঊর্ধ্বতন জাগতিকে, তুরীয়কে ধরা যায় বহির্জাগতিকে নয়, ঊর্ধ্বতন জাগতিকে, ট্রান্সেন্ডেন্টাল ইজ অ্যানসারেবল টু সুপিরিয়ার এম্পিরিসিজম, বিশিষ্টতাগুলির সীমায় পৌঁছে যাওয়া। এরকমভাবে আরও কিছু বিশিষ্টতাকে আনা যায়, যেমন ধরা যাক আমরা বললাম ইমাজিনান্ডাম, মানে কি কল্পনা করা যায় না, কিন্তু কেবল কল্পনাতেই আসে, যাকে কল্পনা করা যায় না কিন্তু কল্পনাতেই আসে, মানে কল্পনা করা না যাওয়া কিন্তু কল্পনাতেই আসা, ইমাজিনান্ডাম। লকুয়ান্ডাম, যা ভাষায় ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের দিক থেকে লকুয়ান্ডাম, যা ভাষায় ব্যক্ত করা যায় না কিন্তু ভাষাতেই আসে, যা একই সাথে ব্যক্ত এবং অনুক্ত। এই যে আমরা আরও কিছু ফ্যাকাল্টিকে আনলাম এখানে, আগে যেমন ওই বোধ স্মৃতি এরকম ফ্যাকাল্টিগুলোকে দেখেছি, আরও কিছু ফ্যাকাল্টি আনলাম, যেমন ইমাজিনান্ডাম, ট্রান্সেন্ডেন্টাল ফ্যাকাল্টি আর কি, হ্যাঁ, যা কল্পনা করা যায় না কিন্তু কল্পনাতেই আসে, যা ভাষায় ব্যক্ত করা যায় না কিন্তু ভাষাতেই আসে, যা একই সাথে ব্যক্ত এবং অনুক্ত, এবং আরও এরকম অনেক বিশিষ্টতা যা হয়তো এখনও আবিষ্কার হয়নি, এরকম অনেক বিশিষ্টতা, এবং অনেক বিশিষ্টতা এরকম চাপা পড়াও থাকতে পারে ওই কমন সেন্সের দৌরাত্মের জন্য। সব বিশিষ্টতাকে নিয়ে একটা কমন সেন্স একটা তৈরি করা, তার দৌরাত্মের কারণে অনেক চাপা পড়া বিশিষ্টতাও কিন্তু থাকতে পারে, ঠিক আছে, যার আড়ালে হয়তো চাপা পড়ে গেছে। এই হচ্ছে মোটামুটি ট্রান্সেন্ডেন্টাল এম্পিরিসিজম। আপাতত আজকে এইটুকুই থাক। তো ট্রান্সেন্ডেন্টাল এম্পিরিসিজমের একটা বাংলায় আমরা ট্রান্সেন্ডেন্টাল এম্পিরিসিজম শব্দটার একটা বাংলা এতক্ষণ পরে আমরা একটা, মানে আমি একটা দিচ্ছি, তুরীয় জগৎবাদ। তুরীয় জগৎবাদ কেউ বলতে পারে তুরীয় ব্যবহারিকবাদ, ট্রান্সেন্ডেন্টাল এম্পিরিসিজম। কেবলমাত্র তুরীয় জগৎবাদের মধ্যে দিয়েই আমরা কিন্তু এই তুরীয়কে জাগতিকের একদম ধার থেকে টেনে বাইরে নিয়ে যাওয়াকে এড়িয়ে যেতে পারি। তুরীয় জগৎবাদের মধ্যে দিয়ে এটুকুই থাক, পরে আমরা আলোচনায় জিনিসগুলো আমরা বলবো। আমরা চেষ্টা করব আলোচনার সময় যে আরেকটি বিশিষ্টতাকে ধরতে, অন্য একটি ফ্যাকাল্টিকে ধরতে, দেখা যাক কী হয়, কেমন।